السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين امرا ধারাবাহিক আলোচনার সেই অপরাধ এবং পাপ নিয়ে আলোচনা করছিলাম যে সমস্ত পাপ ও অপরাধে পূর্ববর্তী জাতিসমূহকে ধ্বংস করা হয়েছে বিভিন্ন কারণে ধ্বংস হয়েছে তারা তার মধ্যে কিছু পাপের কথা আমরা উল্লেখ করেছি যে পাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে বলেছেন যে এই পাপ পূর্ববর্তী জাতিকে ধ্বংস করেছে আজকে সাত নম্বর অপরাধ সাত নম্বর গুনার কাজ সেটা হচ্ছে নবীদের স্মৃতিস্থান সমূহকে মসজিদ বানানো নবীদের স্মৃতিস্থান সমূহকে মসজিদ বানানো বলছি মানে ব্যাপারটা কি ব্যাপারটা হলো আপনি দেখবেন মদিনায় যেতে মদিনা যদি যান তো কিবলাতাইন যায় অনেকে অনেকে মসজিদে খামসা যায় মসজিদে খামসা কোথায় আছে জানেন মদিনায় কোথায় আছে মসজিদে খামসা মসজিদে খামসা জাবাল সিলার উপরে যেখানে ওই যে খন্দক খোঁড়া হয়েছিল সেই খন্দক খোঁড়ার সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় নামাজ পড়েছেন এবং দোয়া করেছেন আর সাহাবী আবু বকর ওমর বিভিন্ন জায়গায় দোয়া করেছেন সেইগুলোতে কি বানানো হয়ে গেছে মসজিদ বানানো হয়ে গেছে এটা কি ঠিক আমি এক জায়গায় গেছিলাম সেখানে তাদের পীরদের ব্যাপার তো দেখলাম সেখানে বসে বসে কেউ নামাজ পড়ছে কেউ নামাজ পড়ছে একা একটু দূরে গিয়ে একটা পাথর রয়েছে সে পাথরে বসে বসে তসবিহ গুনছে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার বলছে ওখানে হুজুর নামাজ পড়তেন আর এখানে এখানে হুজুর তসবিহ গুনতেন তো হুজুর গুনতে তো তুমি কেন বসে বসে এমনকি মেয়েরাও বসছে বসে তসবিহ গুনছে তারপরে নিচের দিকে গেলাম সেখানে দেখছি একটা কুয়ো রয়েছে সে কুয়ো থেকে পানি উঠছে বুঝি জমজমের পানি এই পানি যদি খাওয়া হয় পেটের রোগ ভালো হয়ে যাবে তো পানি নেওয়ার জন্য চারিদিকে ভিড় পাঁচ টাকা দশ টাকা দিয়ে পানি নিচ্ছে তুলছে আর ওই বোতলে ভরে দিচ্ছে বলছে এটা পান করলে পরে পেটের রোগ ভালো হয়ে যাবে চলতে চলতে এক জায়গায় দেখলাম বেশ ঘাস ময়দানে ঘাস রয়েছে ঘাস তো থাকবেই তো সেখানে এক প্রকার ঘাস রয়েছে সে ঘাস থেকে লোকে ফুল তুলছে ঘাসের ফুল তো ঘাসের ফুল চুলের মতো চুলের মতো তো বললাম এই যে তুলছে এগুলো কি বলছে বাবা এটা ওই বাবার দাড়ি বাবার বাবা এখানে যখন থাকতেন ওই দাড়িগুলো ঘাসে ঘাসের ফুল রূপে এইভাবে প্রত্যেক বছরই বের হয় দেখবে মাহাত্ম দেখবে এবারে একটা একটা ঘাসে ফুল নিয়ে এইভাবে থুতুতে লাগিয়ে দিল এইভাবে ঘুরতে লাগলো আপনারা কেউ দেখেছেন এরকম কোন ঘাসের ফুল আছে থুতু দিলে বা পানি পড়লে এভাবে ঘোরে কেউ কেউ না তাবিজ বেচে যারা তারা তো দেখাচ্ছে তারা তো কারামতি বলছে কিন্তু এটা প্রকৃতিগত ব্যাপার আমরা যেখানে যে অঞ্চলে বাস করি সে অঞ্চলে জঙ্গল আছে এবং মাঠেও ধানের জমির আল যাকে বলে আইল আপনারা বলেন ওখানে সাধারণত ছোট ছোট বাচ্চারা পায়খানা করে আর ওই ঘাস নিয়ে খেলা করে এইভাবে ঘুরতে থাকে ব্যাস প্রকৃতিগত ব্যাপার এটা ঘাসটা শুকিয়ে গেলে বিশেষ করে রোদে শুকিয়ে গেলে যদি ওকে পানি দেন থুতু দেন এইভাবে ঘাসটা এমনি ঘুরবে তো ওখানে যদি বাবা সাহেবের দাড়ি হলো তাহলে আমাদের জঙ্গলে এত মানে কি আর বলবো কত আমরা ওই জঙ্গলে গেলে ওই ঘাস নিয়ে খেলা করি তো এটা কি এখানেও কি দাড়ি আসছে ওরা বলছে বাবার দাড়ি তো এগুলো হচ্ছে ভক্তির অতিরঞ্জন ভক্তির অতিরঞ্জন করে ওরা করছে তো ওই যে বাবা যে জায়গায় নামাজ পড়ত সেই জায়গাটাকে মসজিদ বানিয়ে নেওয়া বাবা যেখানে বসে তাসবিহ পড়ত সেই জায়গায় বসে তসবিহ পড়া এগুলো কি এগুলো হচ্ছে অতিরঞ্জন এবং বাড়াবাড়ি মদিনাতেও তাই আছে আপনারা যারা মক্কায় যারা যায় তারা অনেকে গাড়ে হেরা দেখতে যায় গাড়ে হেরা অনেকে দেখতে যায় আর অনেকে মনে করে যে সেই জায়গা হচ্ছে এমন পবিত্র সেখানে গিয়ে নামাজ পড়তে হয় যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ইবাদত করেছেন তো ওখানে গিয়ে দেখবে নামাজ পড়ার জন্য তারা কি করে মানে মারামারি একরকম ঠেলাঠেলি করে ওখানে নামাজ পড়তে যায় নামাজ পড়ে তো সেরকমই গাড়ে সওর যাকে বলে গাড়ে হেরা কাকে বলে বলছেন আমদার গাড়ে হেরা কোনটা? হ্যাঁ, জাবালে নূর, জাবালে নূরের উপর যেখানে প্রথম কোরআন অবতীর্ণ হয়েছে সেখানে দেখেছেন ঠেলাঠেলি করে সবাই তো গেল, আমি তো যেতেই পারলাম না, আমাকে তো ভারী কষ্ট লাগলো, উঠতে পারলাম না, তো আমি যেতে পারিনি। দেখার জন্য হলো সমস্যা নেই, যে জায়গাটা দেখবো কোন জায়গা কেমন জায়গা সমস্যা নেই, কিন্তু যদি মনে করেন ওখানে গেলে বরকত হবে, ওখানে যেতে হয়, ওখানে নামাজ পড়তে হয়, তাহলেই সমস্যা। তেমনি গায়ে সওর, সওর কাকে বলে? সওর গুহা, যেখানে হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর একসাথে লুকিয়েছিলেন, যেখানে কাফেররা পায়ের দিকে তাকালে তাদেরকে দেখতে পেত, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে নিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকরকে বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহ মানা, আল্লাহু আকবার। তো সেই সওর গুহা যদি কেউ দেখার উদ্দেশ্যে যায়, যে ঐতিহাসিক জায়গা দেখে আসি, তাহলে তো সমস্যা নেই, কিন্তু কেউ যদি ওখানে যে গেলে তা বরকত হবে, ওখানে নামাজ পড়তে হয় ইত্যাদি উদ্দেশ্যে যায়, তাহলে সমস্যা আছে না নেই? বিশেষ করে সফর করার ব্যাপার, সফর করা তিনটে জায়গা বা চারটে জায়গা সওয়াবের উদ্দেশ্যে সফর করা যায়। হ্যাঁ বিলাল ভাই বলেন তো, কি কি চারটে জায়গা সফরের? কি বলে আপনার, মসজিদুল হারাম, মক্কা মুকাররমা, সেখানে যদি একটা নামাজ পড়া হয়, এক ওয়াক্তের নামাজ পড়লে কত ওয়াক্ত হয়? 1,00,000 থেকেও বেশি, বলা হয়েছে আফজাল মিন মিয়াতে সালাত। তা যদি আফজাল হয় তাহলে 1,00,000ই নয়, 1,00,000 থেকেও বেশি। আর দ্বিতীয় হচ্ছে মসজিদে নববী, মদিনার মসজিদ, যেখানে একবার একটা না 1 রাকাত নামাজ পড়লে কত রাকাত হয়? 1,000 রাকাত থেকেও বেশি হয়। আর তৃতীয় কোন মসজিদ? মসজিদুল আকসা, যেখানে নামাজ পড়লে 250 নামাজের বরাবর হয়, তাই না? আর কি বলে আপনার, এখানে নামাজ পড়লে, মানে কি বলে, যে বাইতুল মাকদেসে নামাজ পড়লে একদম নিষ্পাপ হয়ে ফেরা যায়, বুঝতে পারছেন? আর মসজিদে কোবা, যেখানে নামাজ পড়লে কি হয়, একটা উমরা করার সমান সওয়াব হয়। বাকি তুর পাহাড় দেখতে যাবেন, সেখানে যাওয়া কিন্তু সফর, সেখানে যাওয়ার জন্য সফর করা বৈধ নয়। তারপর কোন মাজার, অন্য কোন মাজার, কারো মাজার যদি আপনি যান, এমনকি মদিনায় গেলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতে যাচ্ছে, এরকম নিয়ত করা ঠিক নয়, আপনারা জানেন কেন? যেহেতু এগুলোতে শিরকের গন্ধ রয়েছে, মানুষ এখান থেকে, আপনারা জানেন কবরের ধারে পাশে থেকেই শিরক কি হয়েছে, মূর্তি পূজা আবিষ্কার হয়েছে। মূর্তি পূজা শুরু হয়েছে কখন? নূহ আলাইহিসসালামের জামানায় 5 জন নেক লোককে কেন্দ্র করে, ওয়াদ সুয়া, ইয়াগুস, ইয়াউক আর নাসর, এই 5 জনকে কেন্দ্র করে তারা কি করেছিল, মূর্তি পূজা শুরু করেছিল। ওই কবরের ধারে পাশে প্রথম থেকে শুরু হয়, কবরের ধারে পাশে জিয়ারত করত, তারপর তাদের মূর্তি বানিয়ে নিল ইত্যাদি। এই জন্য আমাদের ইসলামেও শুরু শুরু কবর জিয়ারত নিষেধ ছিল। তো যাই হোক, এই শ্রেণীর যে যে ঐতিহাসিক জায়গা যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ পড়েছেন, সেখানে গিয়ে গিয়ে নামাজ পড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোন কোন জায়গাতে নামাজ পড়েছেন ইচ্ছা করে, যেমন আরাফাতে গেছেন অবস্থান করেছেন, আর কি বলে আপনার মুজদালিফায় অবস্থান করেছেন, মিনাতে অবস্থান করেছেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করেছেন সেইখানেই কি যাওয়া জরুরি? না, কিন্তু অনেক মানুষ মনে করে যে জাবালে রহমত বলে, রহমত জাবালের রহমত বলে, সেখানে তারা জরুরি ওকে পাহাড়ে ওঠা জরুরি মনে করে, যেতেই হবে মনে করে। তো এগুলো কি? এগুলো হচ্ছে বাড়াবাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দরকার হয়েছে সেখানে পেশাব করেছেন, তাই কি না? কিন্তু যদি কেউ মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এখানে পেশাব করেছেন, আমিও ওখানে পেশাব করব, পেশাব না লাগলেও পেশাব করব। যখন আমরা উমরা করতে যাই তখন আমরা ইহরাম বাঁধি না বাঁধি না? ইহরাম বাঁধার কোনো নামাজ আছে? ইহরাম বাঁধার কোনো নামাজ নেই, কিন্তু অনেকে নামাজ পড়ার জন্য ছটফট করে। অথচ নিয়ম হলো কি, নামাজের সময় হলে নামাজ পড়ো, না হয় ইহরাম বাঁধার জন্য কোনো নামাজ নেই। কিন্তু অনেকে মনে করে মিকাতে নামাজ পড়তে হয়, ইহরাম বেঁধে বেঁধা মাথার আগে 2 রাকাত নামাজ পড়তে হয়। মদিনার কথা আলাদা, মদিনার ওয়াদি আকিক, ওখানে নামাজ পড়ার কথা আছে। অতএব মদিনা হয়ে যদি আসেন তো ওখানে যদি মিকাতে থামেন তো 2 রাকাত নামাজ পড়েন, সেটা আলাদা কথা, ওটা ইহরামের নামাজ না। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বায়াত করেছিলেন, মানুষ সাহাবাদের কাছ থেকে বায়াত নিয়েছিলেন, কোথায় কোথায় বায়াত নিয়েছিলেন? হুদাইবিয়া সন্ধির সময়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেলে তাকে হত্যা করা হয়েছে শুনে সাহাবাদের কাছে বায়াত নিলেন যে আমরা কি করব, জিহাদ করব। তাই না? বায়াত রাষ্ট্র নেতার হাতে হয়, বায়াত কোন সংগঠনের নেতার হাতে, কোন পীর সাহেবের হাতে না, কোন আলেমের হাতে না, রাষ্ট্র নেতার হাতে বায়াত। তো তিনি বায়াত করেছিলেন সেখানে যে গাছটির নিচে, তাহতাশ সাজার ইউনাকা তাহতাশ সাজারা, একটি গাছ ছিল, সেই গাছের নিচে বায়াত করেছিলেন। এরপরে ওই গাছটার লোকেরা গাছটার কাছে যেতে শুরু করলো যে এই গাছের কথা কোরআনে এসেছে, আল্লাহ আকবার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছটাকে কি করেছিলেন, কেটে দিয়েছিলেন। কেন জানেন? ওই শিরকের ভয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর ঘরের ভিতরে ছিল, বাইরে ছিল না। যদি বাইরে থাকতো তাহলে কি হতো বুঝতেই পাচ্ছেন। দানিয়ালের কবর যেখানে ছিল সেখানে শেখ দানিয়ালের কবর সহ আরো কত কবর সরিয়ে দেওয়া হয়েছিল। কেন? যাতে লোকে শিরকের মধ্যে পতিত না হয়। এইভাবেই তো মোট কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মক্কা যাওয়ার পথে যেখানে যেখানে নেমে নামাজ পড়েছেন এবং পেশাব করেছেন, হযরত ইবনে উমার তিনি কিন্তু করেছেন। তো এটা তার ইজতিহাদ ছিল, এটা করা জরুরি ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পেশাব লেগেছিল, পেশাব করেছেন, আপনিও সেখানে পেশাব করবেন এটা কিন্তু, কিন্তু উনি খুব সুন্নাহর পাবন ছিলেন, মানে সুন্নাহকে খুব আঁকড়ে ধরতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যা করেছেন তাই করার চেষ্টা করতেন। তো এতে এটা মনে করা উচিত না যে ওইখানটায় ওই জায়গাটাকে মসজিদ বানাতে হবে আর ওই জায়গাতেই পেশাব করতে হবে যে জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করেছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ সংশ্লিষ্ট কোনো জিনিস নিয়ে তাবরুক গ্রহণ করা জায়েজ, তাই না? তা বলে অন্য কারণ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিহিত কাপড়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম, এইসব নিয়ে তাবরুক গ্রহণ করা সাহাবারা করেছেন, সেগুলো ছিল শিফা। এগুলো শিরিক না, যেহেতু এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কর্তৃক প্রমাণিত আছে, আল্লাহ তাআলা তার মধ্যে সেই বরকত রেখেছিলেন। তারপরে আর কোন আলেম ওলামা বা ওলিয়া ওলিয়া পীরের মধ্যে ওই জিনিস নেই, অতএব তাদের গা ছুঁয়ে এইভাবে, একজন সৌদি আরবের লোক যদি আমাদের দেশে যায় কি দেখেছেন কিভাবে ছুঁয়ে যেন গোটা গা মেখে নাই, যেমন কাবা শরীফ ছুঁয়ে, অনেকে কাবা শরীফ কি ছুঁয়ে গায়ে মাখা যায়, অনেকে মাখে কাবা শরীফ, যেখানে যেখানে ছোবার আছে সেই জায়গায় ছুঁতে হবে, অন্য জায়গায় ছুঁয়ে অনেকে গায়ে মাখে। তো মনে করে কি এতে বরকত আছে, তো এইসব বরকত ফরকত এই ধরনের সঠিক না। আজকের যে অবতারণা, যে কারণে পূর্ববর্তী জাতিরা ধ্বংস হয়েছিল, হযরত উমারের একটা হাদিস আছে, একটা কথা আছে, সেটা বলে আমরা কি বলে আমাদের এই জলসা শেষ করব। সেটা হচ্ছে উমার বিন খাত্তাবের সফরে ছিলেন, তিনি লক্ষ্য করলেন লোকেরা একটি জায়গাতে পালাপালি করে নামাজ পড়ছে, যেমন আমরা গাড়ে হারাতে দেখি পালাপালি করে সরে এলে নামাজ, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরের মধ্যে, মদিনার মসজিদে যে মিম্বর, সেই মিম্বরে নামাজ পড়ার জন্য দেখেছেন কি ঠেলাঠেলি আর কি পালাপালি। তো উনি দেখলেন এক জায়গায় লোকেরা পালাপালি করে নামাজ পড়ছে, তিনি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, এখানে নামাজ পড়ছে কেন লোকেরা? লোকেরা বলল এটি এমন একটি জায়গা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। তা শুনে তিনি বললেন ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিহাযা, তোমাদের পূর্ববর্তী জাতিরা এই কারণেই ধ্বংস হয়েছে কি, আন্নাহুম ইত্তাখাযু আসারা আম্বিয়াইহিম মাসাজিদ, তারা তাদের দোষ কি ছিল, তারা তাদের নবীদের স্মৃতিস্থান সমূহকে নামাজের জায়গায় পরিণত করেছিল। সুতরাং মা নাদরাকাতু সালাত ফালিউসাল্লি ওয়াইল্লা ফালিয়ামদি, সুতরাং যার নামাজের সময় হয়েছে সে নামাজ পড়েনি, তার কোন নামাজ আছে সে এই জায়গায় নামাজ পড়ুক আর না হয় রাস্তা চলতে থাকুক। বোঝা গেল কি, ইবনে আবি সাইবা মুসান্নাফ আব্দুর রাজ্জাক এর হাদিস আছে এবং সহি হাদিস, যেখানে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেখানে অনিচ্ছাকৃত ভাবে নামাজ পড়েছেন সেইখানে যে নামাজ পড়তে হবে এটা জরুরি নয়, আর সেই জায়গা থেকে তাবরুক নেওয়া এটাও ঠিক না। তাবরুক গ্রহণ করা হয়ে যাবে কি হয়ে যাবে, মানে শিরকে পরিণত হতে পারে, যেখানে আছে সেখানে আছে। ইতবান বিন মালিক একবার অন্ধ মানুষ, তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে নামাজ পড়ব, তো আমার আপনি নামাজ পড়ে দেন আমি সেই জায়গায় নামাজ পড়ব। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ পড়লেন, তারপরে সেই জায়গাতে ইতবান বিন মালিক নামাজ পড়েছেন। তো এখানে কি তাবরুকের জন্য, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকটা কোনটা ঠিকভাবে জানতেন, অতএব উনি দেখিয়ে দিলেন অন্ধ মানুষ যে তুমি এইভাবে এই জায়গাতে নামাজ পড়ো, আর তার পরবর্তীতে তার ছেলেরা যে ওই জায়গায় মসজিদ বানিয়েছিল তাও নয়। সুতরাং বোঝা গেল কি, যে আমরা এখান ওখান থেকে দলিল নিয়ে আমরা অনেকে মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইসব জায়গাগুলোকে কি করতে হবে, মানে স্মৃতিস্থান বা স্মৃতিস্তম্ভ দিয়ে তাকে মানে তৈরি রাখতে হবে। কিন্তু এই করলে পরে কি হয়ে যাবে, শিরকে পরিণত হবে, শিরকের আড্ডায় পরিণত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিস্তম্ভ মানে নবীদের স্মৃতিস্থান সমূহকে কি করা, মসজিদ বানিয়ে নেওয়া বা নামাজের জায়গা বানিয়ে নেওয়া, সেখানে গিয়ে গিয়ে নামাজ পড়া, এটা আমাদের জন্য বৈধ নয়। আর এটা হচ্ছে পূর্ববর্তী জাতি ধ্বংস হওয়ার একটা কারণ। আশা করি এর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। তাহলে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বা নবীদের স্মৃতি স্থান সমূহকে নামাজের জায়গা বানাতে মানা হয়, তাহলে পরে তার পরবর্তীতে কোন আলেম, কোন শেখ, কোন পীর, কোন ওলি আউলিয়া যদি বলি, বাউলিয়া আল্লাহ জানেন, বা কোন ন্যাংটা বাবা বা কোন আরো বাবা, তার সেই বাবাদের জায়গা মানে তাদের তসবি, তাদের কি বলে জিকির, তাদের নামাজকে কেন্দ্র করে যদি আমরা সেখানে সেটা করি, তাহলে কত দূর মানে খারাপই হতে পারে সেটা অনুমান করে নেওয়া দরকার। আর এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, যারা তৌহিদবাদী তারা তৌহিদকে সবসময় বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে, তাদেরকে চেষ্টা করতে হবে যাতে তৌহিদের কোন প্রকারের ক্ষতি না আসে না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং আমাদের সকলকে খাঁটি তৌহিদ বানিয়ে তৌহিদবাদী বানান। তৌহিদ না থাকলে পরে শিরকে ঢুকে গেলে আমল পণ্ড হয়ে যাবে। এই জন্য আমাদের বাঁচার উপায় খুঁজতে হবে। রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।